بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين. أما بعد، يدمتي بقرة سورة بقرة سورة شهر ما يقولون بقرة سورة بهيغو تنكم بسمي مرق معلومات كل إنكم كي يورا مهم كامي এমে প্রথম বাকারা সূরাতে কি এই মাদানী সূরাতে কুরিগা কিউনি সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা কি মক্কি সূরাতে মক্কি সূরাতা মাদানী সূরাতা আদমে দুগরে ফারাই কয় মক্কি সূরাতে কি এই হিজরাগে কুরিম বাওয়ালে বনু কমমে সূরাতে কি এই মক্কি সূরাই এবার হাম কমমে তানাকু বাওয়ালে বনাস মদিনাগে বাওয়ালে বনু কামু গবিয়াস আদি মক্কা এম বেরো হেন রশেগ বাওয়ালে বনু কামু গবিয়াস হিজরাগে কুরিম বাওয়ালে বনু সূরাই তাহা কি এই এ সূরাই তাহা কি মক্কি সূরাই দেন হিজুরাগে ফাহুম বাবা লেবন সৌরিতাকার আয়তাকার কেনে মাদানী সৌরাই মাদানী এগোতুম বাকারা সৌরত কি মদিনাগে বাবা লেবন সৌরত হিজুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটা কেনে ফাহুম মদিনাগে বাবা লেবন সৌরতে বাকারা সৌরত কি বাকারা সৌরত কি ওরা মাই সৌরতে বাকারা সৌরতকে বানি এমমে ফাহুম বাবা লেবন আয় বেসানি বাকারা সৌরতকে এমএ ফাহুম বাওয়ালেবন আয় এই আল ইয়াউম ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউন ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন এই এমএ ফাহুম বাওয়ালেবন আয় বেসানি বাকারা সূরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা সূরাই ওয়ারাম মাই কুরাওয়াফাবে ওয়ারাম মাই সূরাতে বাকারা সূরাত কি বাকারা সূরাত বাকারা সূরাত আমি কি উনি এ সূরাত গ বাকারা গ মানে কি গেরি আং হিং গেরি আমি কেনি বাকারাতুন বাকারা আং হিং গেরি আমি কেনি বাকারা দেন বাকারা সূরাত বাকারা সূরা কিউন কি বে মি সূরাতকে ইবাদে গেরিয়েগে ওয়াহাকা এই বানু ইসরাঈল মুন্না মূসা কে ফানা দেমে দুগা হেঙ্গি হাদিসা এঙ্গে গেরিয়েগে ওয়াহাকা এ গেরিগে ওয়াহাকা মি সূরাত নন্দাই ফামিয়তি সূরাতুল বাকারা গেরিগে সূরাই গেরিগে ওয়াহাকা নঙ্গানে উন সূরাই এম বাকারা গে মানে কি গেরি মি সূরাত গেরিগে ওয়াহাকা এঙ্গা নাতি মি সূরাত বাকারা সূরাতে কিউনি দেন মি সূরাতুকে মাইকামা দেহেগো তুং এবহুরি বাইং হাদিস তা ওয়ারদ বেং আসা এগে তরম বাইং হাদিস বিতাঙ্গা নাকুল কল্লুমা কি এই মুহিম মুকাম কাম গা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কি মান রিওয়ায়াত গে মানে কালিফান বিদালওয়ানি হাম করহবরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ফা ইন্নাল বাইতা আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান তিয়াবামু গেতা গাবরস্থান কান্না হাদাশ এগে মানে কি নামাজ কুরাশ এর কবরস্থানে কো নামাজ ন কুরে বেতা নামাজ ন কো গুরুয়া কিয়ুমা মি কুরিয়া কান্ত তকুন গেতেরে ফল কল্লুং এগে মানে কি গেতেরে অতি কবরস্থানে কাং হাদা আছে এম হাদিস ফুলু গামে নানি তেবামে তেবামে গেতা কবরস্থানে কাং হাদা নুলা আছে এগে মানে কি এতাং নামাজ কুরুন দু কোন নুলা আছে তাং সুন্নেন নামাজ তা এবাই ফরদ নামাজ মিসকিতু কফ সুন্নেন নামাজ উম বাই জেনে গে গে কুরা এ গেতেরে কবরস্থানে কাং নহেদ মটকা আমাই ফদেন গে গে গুরুয়া মিস কিয়ান জিহে হাদিস ফুলকুন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তিয়াবামি হু গেতা তিয়াবামি হু গাবুরস্তান কা হাদান লারে ফা ইন্নাল বাইতা আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা এগে বাকারা সূরা কিয়েবে গে গে দন্নারে লা ইয়াদখুলু শাইতান এগে কা শাইতান আন ওয়ান্নানে কমমে দুয়া কু গে গ সূরাতুল বাকারা কিয়ে জে এগে কা কো এবস দুয়া কু শাইতান আন ওয়ান্নান মিয়াদু কিয়ে জে মিয়াদা কুন ওয়ান্নান মাদা কিয়া মাদা মা কুসন ওয়ান্নান না কমমে দুয়া কু এগে সূরাতুল বাকারা কিয়ে নিয়া শাইতান দুয়া কু সেগে কা দেন আনেন হাদিস ফুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুলুক রাবানি মি ইবনে মাসউদ মা আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মানে রাগে মানে কালিফান বিদাল মানে ইন্না শাইতান ইয়াফিরু মিনাল বাইত আল্লাযী ইয়াসমাউ ফীহি সূরাতুল বাকারা এক এক গ সূরাতুল বাকারা কিয়েবে আডু ইবে গিয়াকুন শাইতান ফিলান দুয়ায় রাক্কাবে না আমি সূরাতুল বাকারা গে মাইকা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল কুরআনি তাআল্লামু সূরাতুল বাকারা মি আব্দুল্লাহ ইবনে বুরাইদা কালিফান বাপ্পা কি মান রিওয়ায়াত করোনে কালিফান মি দালওয়ানি তিমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হুগা ইদহ ইশিন দে ইনিমে এ কালিফান হাদিসুল কুরআনি কো তিমান আডওহিমে তাআল্লামু সূরাতুল বাকারা তিবামি সূরাতুল বাকারা উগেনেশে বাকারা সূরা উগেনেশে ফা ইন আখযহা বারাকা এ বাকারা সূরা হিতু দাস কুরমা কি এই বারাকা থেকে বাগারা সুরং হিত দাস কুরুং এই বড় বেগেম বা বারাকাতেকে ওয়াতারকা হাসর আদি এ বাগারা সুরে দাস কুরুং দু কল্লুং এই হিতামায়েকে ওয়ালা তাসতাতি হাল বাতলা আদি বাতিলু গা তিবি মি হন্নং এ সুরে দাস কুরুং কুলা দান বেগেন নোয়ান বাতিলু গা তিবি মি হন্ন এ সুরে হিত দাস কুরুং কুলা দান বেগেন নোয়ান مثال کا بات لگتی میں ہمیں سے بتی بھی دس کو مستشکوں میں سے بولے ہم گروان ہی تو دسمیوں میں بولے مستشکوں کے تیرے گا اے دین جسوں کو فرسار قرآن ہی ہوں گے یورپ ہوگے گاؤں مطا ہوگا بولے مستشک اسلام دین دراسہ قرآن ہی ہوں گے اسلام دین جسوں کو رمٹا کا ایک تیرے گا بولے گروان ہی تو دسمیوں میں سے ایک امک رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث اللہ اے سورے دس قرآن کا بات لگتی میں کل دانے گا نوان ایک مراد کی اے سورے ایک عملا ایک برکاتا ایک حاصل کروں دلوں دس کو لئے دان ایک امک ایک فریہم برکاتا ایک عمل کروں گے توفیق نلبین باطل کو تیوی میں ہوننا باطل کو تیوی میں ہوننا ایک مراد کی دن آل عمران سورتا بقرہ سورتا دے سورتو کے ما اکن ابحر بائن حدیث تا ہوگا جماع کر رویا ایک تن ان حدیث کے میوانی تعلمو سورت البقرہ یا بامی ہوں سورت البقرہ بقرہ سورت دس قرآن ہے و آل عمران آدھی آل عمران سورت دس قرآن ہے فإنہما الزہراوان ای زہراوان زہراوان یکی ای اجالا بگم و تا آرو بگم و دے سورت کے میہاں آرو کنگنس دے دے سورت کے یضلان صاحبہما یوم القیام قیام دہو گے دے سورت دے ہیا گنڈو فدائیں ہیا بہکن دینے اے دس اے دے سورت دس قفاوا میہا آیا فانهما غامامتان دي ولاغن فدان انان او فرقان من طير صواف وت دوني گه مه هور علاف و دوني گه دي جماي فدان انان قيام دوهغا و ان القران يلقى صاحب يوم القيامه حين ينشق عنه قبره كالرجل الساحب دين اي ولاغن فدان اس اينن هيا وهكن ديني اي دي سوراي ادی اینا کیبان حجج گام کو دینے قیامت دو ہوگا اینا کولن تدوگن اللہ سبحانہ و تعالی کے حضرت داہند اے دسورن اینا ہدس کو فوانہ اے دسورن اینا ٹکا دہیا گن فدائیں اس اینا ٹکا شفاعت تر وی دینے دسورے ایم می واہ کی می سورے می بقرہ سورۃ کے مائکا دم می بقرہ سورۃ فرحانے اللہ سبحانہ و تعالی وحی کرن الف لام میم الف لام میم می تین اکر ہتر اکر الف لام میم تین اکر میم می عربی بہم کہنی حروف المقطعات مقطعات کے اکر تا می می کے معنی اللہ سبحانہ وتعالی کے ذات اکلان کے ذات فلا خاص کر وفا حرف تا کے می کے معنی ابس می کا نیں گے ایکم کو بائیں تفسیر کے علم رنگ بہوری می کے بہوس کو فا می کے معنی کی می می دلیل قرانی می کانت تکر ایکم کو ای ہما ہوس بیکار بہوستا سبب کی گروان کے ایت رسول اللہ صلی اللہ علیہ وسلم کلاں کے اصحاب بیکرنا انگوان دیوا چ کین گے نی ایم اللہ سبحانہ و تعالی اکلاں کے ذات فلا خاص کر وفا وا ایت کے می حروف المقطعات کی ایت ایک ابس معنی ابس می ہکا انگن نو ایک حقیقی معنی ابس می ہکا انگن نو بائب بے کلوں گے بہرے گے مانتا بیان کو اے امی ہوں گے رائے ہم ہمیں کن ایک ہمیں رائے دلیل نے تیہا گروان کے ویسے چگہ بولن نکرے وین میں گروان کے آیت تا مہیمے نہیں دے بایا کا اب بایا کی ای محکم آیت تا اب بایا کی متشابہ آیت اللہ سمعہ تکیز گروان کا حکر ونی هو اللذی انزل علیک الكتاب منہ آیات محکمات ہن ام الكتاب و اخر متشابہات اللہ سبحانہ دے کلاں گے کلے فان کو مچ گروان با ولے ورس کلاں گے اے گروان کے بہن ایت تے محکم ایت تے محکم ایت تے اے کے مان فری ہمیں ان کے ایت و اخر متشابہات ان با ایت تے کہ اے متشابہ ایت تے متشابہ ایت تے کہ اے کے مان اللہ سبحانہ تعالی کلاں گے ذات فل خاص کر وا فا وا ایت تے اے کے ترن ہمیں ایت می الف لام میم می اکرتا ایکما کو می اکرتا کی ماس سباب لی بین اے قران کے ایت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث میں قران قران ایم میں اکر کیا ہے میں یہ اکر کے بدلو گا ثواب لی بین ہے اکر کے بدلو گا ثواب لی بین ہے ادی کم میں ثواب ان کے دیہ گنے وگن دے اس ثواب کے دیہ گنے وگن دے تیمن کلی فان حدیث فل نقرب میں الف لام میم اے ایم میں اکر کے ولیکن الف حرف کما کو الف کی اے ان اکر ولام حرف لام کی انگا کرے و میم حرف ادی میم کی انگا کرے ایک معنی کہ الف لام میم اینا ایگو تک کیا اللہ تکا اینا میائیں ہمیں کن کیا وافی اینا کتنگ ہیو کن لیبے تھیریس ہیو کن اینا لیبے تھیریس ہیو کن ema aayate mimige maana ne gune kamaku aayate ke gotuga mitan kiya fiya ena 30 yakan libe den allah e korbani zalikal kitabu la raiba fi mudallil muttaqin mifatakimi mifatuga evve shakke wa faten nun evve shakke no mi fataku evve shakke mifatuga huri huri ha wa hakta ki thedu wa hakta ke sababaki allah subhanahu wa taala ge basfulu ei emme thedu basfulu ei emmete du basura em rasulullah sallallahu alaihi wasallam hadis ful qurani inna astaqal hadisi kitabullah emmete du bahaki allah subhanahu wa taala ge basura wa man ahsanu minallahi qila wa man asdaqu minallahi hadisa allah subhanahu wa taala ge bahavula wakim tedu bahaki kom bahen he allah subhanahu wa taala ge basfulu ei emmete du basura yak evve shakke besne eha falakon allah subhanahu wa taala ki tu qurani ge mihiri hukum tab bayan kurawwa স্বর্গেকে বাহাকত বয়ান করাবা নুবামি হন্নং হুরি নরকে হেউলফা কতিমান আল্লাহ এঙ্গে গতাং উলুন হন্নং হুরি স্বর্গে ইহা তাফসীর কাকলাং বয়ান করাহানি একলাং ওয়াদু ফুল দগেনওয়ান একলাং বাস ফুল দগেনওয়ান জালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহ সুবহানাহু তাআলা গেমি ফতাকিমি এভ্বে শাক্কিং ফতুগানওয়া ফই মুদাল্লিল মুত্তাকিন আদি মি ফতাকি তাকওয়াবের নাওয়া হিদায়াতে আল্লাহ ইকরন তাকওয়াবের নাওয়া হিদায়াতে একে মুরাদা কি এই তাকওয়াগে ফুরিহামা বেনুং হিফা হিদায়াতুকে ফুরিহামা বেনুং হিফানা বাই কি তাকওয়াবেরি এহেনবে আল্লাহ কোরআন হুদাল্লিল মুত্তাকিন তাকওয়াবেরি নাওয়া হিদায়াতে দেন ইলমেরিন বায়ান করামানি তাকওয়াবেরি নাওয়া হিদায়াতে কে ওইজ্জাগে মানে কি তাকওয়াবেরি হিদায়াতুকে মাতি দেমিতু মাট্টাকা ওয়া হিদায়াতে দেমিতিবুন এই ফুরাতনামাবেস মিমি হোনা কি তাকওয়াবেরি ফুরাতনামাবেস মিবামি হোনা কি তাকওয়াবেরি দেন হিদায়াতে এবামি হোঙ্গা মাচ্চাং আসেগে মুরাদাকি হিদায়াতুকে মাতি দেমিতিবুমে হিদায়াতুকে মাতি দেমিতিবুমে এমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি হিদায়াতুকে ফায়দা দেবনি তাকওয়াবেরি না ঈমান বিমিস তাকুনা বাইং আয়াত তাহুগা আল্লাহ কোরা হুদাল্লিল মুমিনিন ওয়া হুদাল্লিল মুমিনিন মুমিনুন না ওয়া হিদায়াতে কে আল্লাহ কোরা ওয়াহে তাকওয়াবেরিন না মুমিনুন না ওয়া হিদায়াতে কোরআন কি দেন তাকওয়াবেরিন না কি কো বাত তাকওয়াগে তাকওয়াবেরিন না কি মিয়ার তাকওয়াগে মানা তাকওয়াগে মানা মাইলর সুনু বি উমর গফান উবাই ইবন কাবা মি সওয়াল কোরবানি তাকওয়া বেহে উমর গফান উমর গফান উবাই ইবন কাবা মি সওয়াল কোরবানি তাকওয়া কি কোচেন হে আস উমর গফান এহিন্দু উবাই ইবন কাবা মি দালবানি আমা সালাকতা তরিকান যা শাউকিন কালে গফান কাশি ফেতুরি ফাওয়া মাগে গহিঙ্গা ওয়াডা নুগান্নাম হেইয়ে এহিন্দু উমর গফান দালন বালা নুনকে তিমান নাই ইফাদামাকু তাহু গহিঙ্গা ফাই মিহুর দেন উবাই ইবন কাবা মি দালবানি فما عملت اك افاد ما غكون كاليغ فان هينغار كينه كانت قربان كاليغ فان قال شمرت واجتهد يو تيمن فاكر اولو وال ونوت ازار افلم ادي ور بلاغن تيمن كاليغ فان كارتكون ركمت تكا سلام دغن دا اين بوي كان بيدان فذلك التقوى اي تقوى باقي الله سبحانه وتعالى اوردون تاو گت ایکلے ایکلان گیم می وے اوردون تا فاف تاو گت تیرن اینا دائر این ادس فاف ایک گن نوجی رکمون رکمون دیو ای تقوا ہے مدل للمتقین تقوا ورنا واحد ایت کے ای تقوا ورنا کہ ان تقوا ورن گے صفتن اللہ سبحانه وتعالى می سورۃ گے می فاہو گے می بیان کروانی اللہ سبحانه وتعالى می سورۃ فطرہ فی منی تیم بیکن انسانن بسوا انسانن اللہ بسوا فی تیم بیکا মি সূরা গুরআন ফেটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াহাকতে বয়ান করানি এমমে ফরতমেতি মুমিনুন দেমমেতি কাফিরুন দেম মুনাফিকুন মুমিনুন দেন এগে অনেককল কাফিরুন দেন এ দেমেদুগাওয়া বায়েন এ মুমিনুন গে জামাতাকে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই মুযাবযাবিনা বাইন যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই দেকলক কিরা কিরা তিবে মিহুন এই বিবায় কাবলেস নমা এই বিবায় কাবলেস নমা মুনাফিকুন এই হিতুগ অন্য ইচ্ছা বেরফুর আমলা তফাতমি হিতুগ কাফর কম ফরওয়াফা বেরফুর ঈমান কম ফাল কুরআমি এই মুনাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি তিমবা মি হুগে ওয়াহাকা মি সূরাতুগ কুরি কলগ আমি বায়ান করেন এমমে ফরতা মুমিনুগে ওয়াহাকা তাকওয়া বেরিন গে ওয়াহাকা দেন আল্লাহ বায়ান করবানি কাফরুন গে ওয়াহাকা ইয়াফহুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান করবানি মুনাফিকুন গে ওয়াহাকা দেন মুমিনুন গে সিফাতহুগে ওয়াহাকা ইরাদা করে দিয়া মাদামা দেন সুওয়ালতা সুওয়াল করবানি কিয়ামত দুয়া হোগে গেনে কিয়ামত দুয়া হোগা এ কুরআন হোগা ফামা ইয়ালাম তাআবিলহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম কুরআন হোগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবাবে কুরআন ওয়াফা ইয়াউমা ইয়াউমা ayin handan netije kommiyakas Allah subhanahu wa ta'ala kiyet Qur'an gaben edwa huga ege ta'wilu ege ne demme sawalu ge bunetche ki alif lam mim mifadah akurtan ei huruful muqattaat em mekani ege maana ege ne duhen annane giyamid duhuga ege ne kam ilmerin vidalwane anekka Qur'anu ge dalil kur giyamid duhuga ege ne kam asuretaka deifa nantange ijtihadun ilmeringe ijtihadun devafa nantange ilmerina ad rasulullah sallallahu alaihi wasallam bai suretaka nan devafa bahuri ei matin waki bawale mun gotenno eki bai suretaka ennama bura itura vesteifa bahuri bai suretaka misaka suratu tauba suratu bara aveskieba e surata ame gota suratul fatiha e baki e suratul hamdu eskie suratu ummul qur'an eskie bawron tam gota bawron anta e bahuri kie Bakara surata suratun nisaul kubra iskiya suratun nisaul kubra aisa baki anghinunge emme ginawa hakata Allah baawale vi suratul baqara ge nisa surata pura ginayenge baawale baqara surata anghinunge wa hakata emme ma mius nisa surata ke ebe nisa surata egota eta surata ke eta nantakin e bohuri bai surata ka denan tinnan hatar nan vesti ve enne wallahu enne ए भाई सूरंग एक को में से भोरे बावला वरम मधु मधु भाई सूरे तंग भरे एक को बस बावला भाई सारे कुर सूरे इत्ता ए भोरे एक को बस बावला भाई Suwal huriya befruna sing ijjikanne. Amiharu amaykan namadang elum besrangalo. Amaykan namadang elum besrangalo. Ei namadang alagondumen anna iruga emme riveti sifatakun sifalibigatun ei edeve kame. Den kommiyakas boluga etchen eluma kiye sunnaten non ei kiye ei rasulullah sallallahu alaihi wasallam ge aadi sunnaten aada fulwe gotun ka defan kurawwa kame ei arabinge zamanuga kura kame. Den ilmering gantattan himanuwa fani muruwetter kamogetere insana waake mu'minu miha ena abadu boluge boniwa kokgen hurum firihinum boniwa kokgen hurumaki ei ena ge muruwetter kamogeteren himene kamake abadu bes boniwa kokgen hurum muruwetter kamogeteren ne himene muruwetter kamake riveti emme riveti sifata emme riveti ena ge emme riveti akhlaqi sifata huge terenne gantan himene gendan den misalakan ei riyati sifai kamuga wa iru hame namadu ena sunnate gotuga dekiken wa sunnate gota kunun dekeni kiye ei murawwetter kamuga riyati akhlaqi sifata huge tereng himene kamaka waati veti manna ei riyati sifa namadu ga ves libigatiye egotan namada egotan nie ganen hame ken namada gelo maki masale nu ekamu ku misalaka sunnate gotuga dekeng hame ken namada alanji hecche kamuga deke fiya igo hame ken namada alanji hecche nun ei kiye boluga taakihala maki hamaiken namada kuranje kamen rasulullah sallallahu alaihi wasallam abadwes boni wa kurawwa fawani abadwes hamaiken kalifan namada kannun eturu kore fagudi kolo kalifanuge fagudi kolo hama kalifane bar tingotakan alwa hamaiken fagudi hus fagudi olwa fe bahari taakiha matin fagudi olwa fe bahari hamaiken taakihala olwa fe se bahari ekam ginawagut ekadefan heda kurawwa fawani taakiha matige fagudi olwa fawani ginawagut ekadefan heda kurawwa den namada khasakun elun ei egotake evves hotek evves sunnatakun evves nasakun sabitwa kamennu hamaikani namada elume namada boniwa kurume ehen namas kurim midenne vigotuge matin elun ei rangalu kame ei murumvetter kamuge tereng himene kame boniwa kuruma ki fir himiha ehen vio abadwas boniwa kokin ena hurun rangalu ei emme edeve gotaki den ei riiti sifayakam vaati kuriga salafun ebekalun murubbetterikamuge terege himanum wafati maikkamuge dalile mihage ihtiramu libekame ehm kumuge san e sifata katta kayena e riveti sifa namaduge libigate e namaduge miyati allah subhanahu taala kiyidukona go hekon ya ayyuhal ladina amanu khuzu zinatakum inda kulli masjid tebami hun zinetterikam ifare komme namadegge wagotuwa komme namadegge wagotuga tebami hun zinetterikamuge ifare ege mane ki riiti ko timaye bebunuha riichin allah subhanahu taala ge hazratan annairu kuranje hadi mudar kun askenwan ei allah kurmati ge hutte wagutu ei namada gena kolan hunna waguta ki allah subhanahu taala kurmati gena hutte wagutu ehimima emme riveti sifain sifayegen ena hunnan jiheni tahiru kon ena hunnan jiheni ema boluge etchen elun midennevi gotuga matin dangalo namaduga ekama namaduga khastakun hama namaduga alan jihena kaman itigatu kokgen elun dangalenno aides midennevi gotuga matin dangalo guruan kiyawara sena innan jihenen meriyati gotuga allah kalam fulume kiyawani boluge etchen ala elun dangalo ekama sunnate gotakunu mar mi bara faraguhuri kamen hai gatuga inge sabaki sunnate gotuga ada kofia ei dini kamek getran eran evan ekanta ekanta dini gotun sharwi kamakan nuane dalilen ekamek gemachchan neti he emvima dini gotakun sunnate ge gotuga deki gonnen no kan kuran jeheli ki ekama ko yes sawab libene goten eban e gotaki e rasulullah sallallahu alaihi wasallam ekan ekalege fano kuravvi tiwe ekalege fano deke lobi umuge gotun ekalege fano kuravvi kantak kurun eran yan allah sawab devan ei sunnate nu kamaga ves ekalege fano kuravvi kamaka vaat bala abdullah ibn umar ma allah rasul abdullah ibn umar ekaleg fanu ke kari ke nove wajibe mustahabbe sunnate ekaleg fanu kurawa fi ekaleg fanu kurawa bala ekaleg fanu datur fulag ge wada gen ne vir rasulullah sallallahu alaihi wasallam datur fulag ge wada gen ne ekaleg fanu kudage fil kurawam vegen madu kurawvi hilag ge kari e hila kari ekaleg fanu kudage fil kurawvi e hindu ibnu umar e magun datur kurawanya kurage fil kuran noivas e hila kari ang as ishi de wada ganna ibnu umar e ka rasulullah sallallahu alaihi wasallam ishi de wada gati rasulullah sallallahu alaihi wasallam makkah madinan beruga hiyawe ikan hasil kura gahe komme haftak abdullah ibnu umar komme haftak edohu e wagutu ge gastor wada ganna wa kamave mi wahage rasulullah mi har sunnatu ge maana ekam mi onnani ei qawli gotunna amali gotunna taqriri gotunna akhlaqi sifaful gotunna tabii sifata ho gotun rasulullah sallallahu alaihi wasallam nisbai kurave komme nisbaten ei sunnata sunnatu ke taaraf ilmen kurave hamani mi ei rasulullah sallallahu alaihi wasallam qawle vejje qawli sunnate misal ke rasulullah sallallahu alaihi wasallam fadan hadis ful kurave mi fadan vidalave e qawli sunnate ashabe kana vidalave meni gotaka rasulullah sallallahu alaihi wasallam kanta kurave ei fiuli sunnate ashabe kana rasulullah sallallahu alaihi wasallam kurful mati ga amale kurave ega macha rasulullah sallallahu alaihi wasallam inkar kurave fenetje ei taqriri sunnate den rasulullah sallallahu alaihi wasallam akhlaqi sifaful miyaku bayan kofia e sifafulaki ei rasulullah sallallahu alaihi wasallam ge khuluqi sunnate den rasulullah sallallahu alaihi wasallam tabii amal fule bayan kurava fiya ashabe kra bayan kofi ei rasulullah sallallahu alaihi wasallam ge khilqi sunnate ei aadi sunnatta alagana me kiya aadi sunnatta ka rasulullah sallallahu alaihi wasallam de ke lobi umuge gotun kade fana lobi kurumuge gotun e amal kofia sawabu devan sunnatu go takunu qurani rasulullah sallallahu alaihi wasallam kurawit e kale fan de ke lobi umuge gotun es e kan tak kofia allah sawabu devan ekam allah alam ای عقیدہ کے مسئلے می ور بڑو عقیدہ کے مسئلے قران کا اللہ وہ ہوا معکم اینما کنتم تیبر ما ور گدا ایت می وہ ہوا معکم اینما کنتم کلاں تیبا می ہونا ایک وے تیبا می ہن وی کم متن گا ما ور گدا ایت تان اہم علم اللہ سبحانہ و تعالی کے علم فلو بہگیم وے با اتب با کا میار مایت مایت مایت می ایکون اے ایکون با بہگیم وے با تا کا ای مایت النصر madaduge maiyata ilmuge maiyata migota ilmuge maiyata misale ka allah muhitun bil kafirin allah subhanahu wa ta'ala ni kafarun washalaage ege mane ki ilmi gotun allah subhanahu wa ta'ala ilmi gotun wani kafarun washalaage allah subhanahu wa ta'ala bodigen wani arshuge matiga ekamaku allah rasulullah sallallahu alaihi wasallam hadis fukani iha matiga allah subhanahu wa ta'ala bodigen wairo tiyabami hunge tere miyegge hitan ara komme kam sekalange dene bodigen wairo الله سبحانه وتعالى كيت قران كوا هيكرباني قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله مجادله سوره فر ايات الله هيكرباني قد سمع الله الله ادو اسرافي اما كرم اسرافي قول التي تجادلك في زوجها اي ان هنا كي واهك اينك فرميها بهكتون كليك فانا مشورا كو شكوا كون اي ان هنا اي خولا بن خولا كليفانو اي كما ناگه فرميها كما ظهار كربي dehar kore me rasulullah sallallahu alaihi wasallam rihang asir rusino aisha te gufan vidalwani subhanalladhi wasi'a samaa e faratek ge essevun tanawas vegen ba farain hustahirwanta kamae timan kamana oti fardag nivege fardag ifrat ge rasulullah sallallahu alaihi wasallam anghi miha waak dekir bayen akuru ge adu timan nang ive e ha kare ge timan na hore ko allah ekore allah haywana uduge matin arshuge matin inayen kare ekalang ge wahikurawaniye qad sami allah qawl allati tujadiluka fi zawjiha allah subhanahu wa taala assawafi anghi miha ge adu timan nang kan nimna timan na ha kare ge hore එම අල්ලාහ් සුබ්හානහු තාලාගේ ඉල්මී ගොතුන් එහුරිහාච්චෙක්ගේ වරහයන් වඩගෙන්වේ කලංගේ ඉල්මු ෆුළු හුරිහා තනෙක් ගවේ හුරිහා තනෙක් ගේ කලංගේ ඉල්මු ෆුළු වේ කලංගේ ذات ෆුළු වනි හන් උඩුගේ මතීග අරසුගේ මතීග එයි මානයකි ඉල්මු ඉල්මී ගොතුන් හුරිහා මකලෝගුන් නායක කලංගේ වඩගෙන්වේ එබ්බස් මිය කලංගේ වංහනාවේගේ එබ්බස් කමෙන් කරවෙන ඒ ඉල්මී ගොතුන් දැන් හැම ගොතන් මයියත නුස්රතුගේ මානයගේ වේ මදදුගේ මානයගේ එබොයි අල්ලාහ් සුබ්හානහු තාලාගේ මයියත ekalaange bodigem wani ekalaange mu'minun nayega ekamaneki nasruge gotun nasru devwan allah subhanahu wa taala mu'minun na nasruge gotun ekalaange mihun nayeku bodigem ilmi gotun ekalaange mihun nayeku bodigem egot ei ilman proga রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রকরবানি ফরযু নামাজ নক গামাই দেবে হিতে এববে সুন্নাহ নামাজের নয়ে ফরযু নামাজ গামাই দেবে হিতে এববে সুন্নাহ নামাজের নয়ে সুন্নাহ নামাজ কুরআন হুন্না মিহাবে সুন্নাহ নামাজ দু কল্লা ফেনা দাঞ্জি হেনি ফরযু নামাজুগা বায়রো মটকা সুন্নাহ নামাজ গ মিসাল কেন দেওয়ান রাকাত গ হুরি সুন্নাহ নামাজ গ হেম বেজ হারাম মান্দে গেন হুরি ওরে ইয়া এনা নামাজ দু কল্লা জেনি সালাম ইফরাত সালাম দেনি কুরআন উরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ kiyaf madumadum assalamu alaikum wa rahmatullah kana ifaratan ham ekana salam deni den ena dani jamaata emema fardu namadaka gamai deve hindu den misalakan namadu nimenime odwa eveswale namadu misaka sunnen namad nimenime odwa saka attahiyatu ge ni sunnatu ge den yug gamai devuni namada hem bejja attahiyatu nu kiya du kollaha dani den ilmeru vidalwani evaran ena namadu go sainiya den namadu furihama kollasha e hisaba go sain deje ekamaku আদি এর রকই বাকি এবই এ না হাম নামাজ করলে বারহামা ফরযু নামাজ এর রকই কেটি কাছে এ মুলিম মানা কুরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হানাফি মাযহাব কে মিহুন গে গতেন এ হানাফি মাযহাব মিহুন এ মিহুন কুরআন নামাজ ফেরিজিয়া এ নামাজ নিমেন্দে এ মিহুন না মানা এ মিহুন গে মাযহাব গে মানা সুন্নাহ নামাজ ফেরিজিয়া এ নামাজ নুনিম্মা দিও এ মিহুন দালিল নাগা ফওয়ানি ইলমের বাকি দালিল নাগা কালা আয়াতাকুম এ আয়াত কে মানি يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم كوريان امي هنا نوكيا فحاتن كلمه يعني ولا تبطلوا اعمالكم تبامن تبامن عملت باطل نكراش كوريان نوكيا كوريه مي كوريه كمي تيكي اي ايمان وجه مستغنه تبامن الله الرسول كيامن تريوار كيامن نوگين عملت باطل نكراش يار كيامن نويما مي باطل واني عملت اي گوتن نحداش تيم امي هم برن عمل فرافي عمل فرحه ما قراره نوكو باطل كون نولاش এ মুলিং গোসে সরিহা নাসুতাকাবেস খিলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা সালাত ইদা উকিমাত সালাত নামাজ কায়েম করে যদি নামাজ গামাই দেজ্জাকা এই তুর এবে সুন্নাহ নামাজ নুয়ে এম এ নামাজ কো গেনওয়ানে দু কল্লা জামাত কে বারে বান্দিয়া দেন ওতি গেগা গেগা এনা মিসাল কা সুন্নাহ নামাজ এনা গে বেঙ্গে তিমা সুন্নাহ নামাজ কোফে কো সিয়া দে রাখো কাটায় কা এম বে জেন সুন্নাহ নামাজ নু কোং আন্না জেন ফরযু নামাজ এ ফরযু নামাজ ইসকান দেন জেন সুন্নাত পুরা বড়া ফরযু নামাজ ইসকান দেন জি হে সুন্নাহ নামাজ গালো করমা বেহেগতম ইলমেরিং গেমেদগানি ইখতিলাফ উফাদিফা সুন্নাহ নামাজ এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজে বহর করবা এ কালিফানা খাসাই গিনা ইলমেরিং বিদালে ফাউরি এম সুন্নাহ নামাজ কম হেন গালো কুরআন কেন দেন ফাইত উইজে দিয়েই দেন হিসাব সুন্নাহ এ ফাফেরিন ওয়ান বিনা সুন্নাহ গোস কেন দেন এ নাঙ্গে বা গুতু নুলি বুনি এ নুনি না গাস্তু গদু কল্লি এ নুনি কম মেস কাম কা হরে না ফিলা গেন দিয়েই আগো ফাতিস নামাজুগে কুরি সুন্নাই ফাতিস নামাজুগে ইন্নানি ইসমি কুরি সুন্নাই সুন্নাই কানি ফাতিস নামাজুগে ইহ সুন্নাত কি এই হুরিহা রাওয়াতিব সুন্নাত তে হে গেতরে এম মে মাজ্জে রাখওয়াই এই ফাতিস নামাজুগে ইহ সুন্নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস ফুল করেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হাদিস ফুল করেন। মি ফাতিহ নামাজ কি সুন্নাতকে দেরা কুয়াই মুলি দুনিয়া দুনিয়া গ ওয়াহা ইচ্ছা কবর হে ওগেন দে এহা মা দেরা কুয়াই গে আইজ দেফানি দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মে দাহিয়াতি ওয়াডা রাওয়াতিব সুন্নাত হতে নে কালিফান মে দাহিয়াতি ওয়াডা গে দেরা কুয়াতে কালিফান এ দেরা কুয়াই দাতর মাতি গ স্টুডেন্ট নু করা গায় মে আর দাতর মাতি গ রাওয়াতিব সুন্নাত তদু কল্লু মুদ্দা আগে কেন করিয়া সমস্যা দেন নাই কোরআন কান মাস জেহে আসলো হাকিকাত রাবাতিব সুন্নাত তাকে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ আল্লাহ দে ওয়াফালু ইয়া লুই গহি ফুঙ্গে মে আওলা হইগে মানে দাতুরু মাতি গ রাবাতিব সুন্নাত তা কুরমেন নাই একাম কুরিয়া সমস্যা দেন নাই কুরমেন হাকিকাত গ নাই একাম কু রাবাতি ফাতিস নামাজ গ ইহু সুন্নাত গ দেরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাতুরু ফুল মাতি গ দিলেন নকরা আল্লাহ এবার মাইন দেরক কয় কা ইঙ্গিত জেতা এ দেরক কয় তা কি এই দেন এদের কয় গাল অনুসারে এনা ফাতি সমাদান আহার অতি জামায় পারা হবে জামায় তুকে নামাজ না করেন জিহেন জামায় তুকে এদের কয় কোক গেন ওয়ান ফুরাতাম দেন এ নামাজ কোন নিমি গেন তাঙ্কলে দুরাজ্য হিলাফ এদের কয় কুরুং রাঙ্গাল এই তাকরিরে কুরিগে সুন্নাতুকে তারফ দেমে কুরবুন এর তাকরিরে সুন্নাতে হারম কি আফি মেন তাকরিরে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরে ফুল মাতিকা কুরবে আমালে একালে ফান এ আমাল ফুলগে মাচ ইনকার কুরবা ফেনতি এগে মানে কি তাকরিরে সুন্নাতে কে এস সুন্নাতে এস সুন্নাতে বাকি আমল করে রে নে এদক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ কোন আওয়াজ দিবে বড়া তুমি নিয়াকু তেদবে নামাজ কোন ফরায়েদ আসাবে করে তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী নামে সওয়াল করেন এ নাই কোরানি কোন নামাজ দেন এ সওয়াল কে ফান করবেন যে হনি কিবে যে কারে কো দিন সওয়াল আ ফাতিস নামাজ ফাহু ইরু আরান্দে নামাজ কুরমা কি এই মাকরুহ কামে হারাম কামে বা কে ইরু আরান্দে নামাজ কো গেন আই নামাজ কুরুম হারাম করে ইফা আগুতে এই মানা করে ইফা আগুতে দে সবাব মেদবরি বা নামাজ ফিয়া দেন এই তাফসিলেন ইতু এ তাফসিলেন হে দান কামে নে এহেম বেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলেন এনে কুরানি কোন নামাজ দেন এ এহিন্দ আসাবে কারণ দেন নবী এনা নামাজং আদেবুন ইরু এনা সুন্নেন কুরবো তিমা এনা ফাহুং এ সুন্নেন এ কুরব কুরবানি এহেন কাম দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইচ্ছকে দাড়ে নো একা দিফান ওয়াডা গেনে এগে মানে কি এ সুন্নাই নকুরে জিয়া দেগো দেগো দেগো তাম কুরে একগতা হং কুরে একগতা কি নামাজ গ ফম মিসকিতুন নিকুতুম গ কুরিং এনা মিসকিতু গ এনা সুন্নাই কল্লো দেন নিকুমাগে গসিয়া এনা নো এ সুন্নাই নিকুয়ে নুকো নিকুয়ে গসিয়া ইরু এরু মাফাহু এদেরা কয় কল্লো এদেরা কয় কল্লো এদেরা কোতা খাস গাদোয়ে কে দেন নামাজ কি গাদোয়ে হেং ওই ইচ্ছেন ওই কে আম সুন্নাই নিয়ে নিয়ে গান্না নে আমাদের সুন্নাই কুরআন এ না দেন এ ফাই তুই গাদোয়ে নামাজ কান্নে এ বে সাদি যখন সাবিত হ গাদোয়ে গে লাফজে রোদেন এ বে হজ্জং এ বে গাদোয়ে গে লাফজে কোন নামাজ কান্নে আ তাহিয়াতুল মসজিদ হ্যাঁ তাহিয়াতুল মসজিদ কুরবেনে কামাক বারগিনা ইলমের মিদাল এ মানা গাড়িতা হুগাস মানা গাড়িতা হুগাস তাহিয়াতুল মসজিদ কুরান মিগ বলেন যে হচ্ছে ইমাম শাফি সিদাল ফাই নানি সাবাবেন এ কুলেবে নামাজ এ কুরাই দানে সাবাবে ওয়া নামাজ মে আর হাম আরা দেরা কয় কল্লু এ মানা একাম সাবাবে বেজ্জিয়া এতি কুরাই দান মিসকিতাং এরং এ এরং এই সাবাবে দেরা কয় কুরমুগে উলু করুম উলু করুম উলু গে দেরা কয় ইঙ্গে বাইন্দে উলু কগ্গেন দেরা কয় কুরেবেন উলু গে দেরা কয় এক ফাদা বাকি সাবাবে বা নামাজ তা কুরেবেন মানা গাড়িতে হবে এগো তাহিয়াতুল মসজিদ কি সেই সাবাবে বা নামাজ গে বিমা এ মিসকি তাকে এ গাড়ি গে মিসাল কাং এরিয়াস নার তিন তিন বা গতে মিনা নামাজ করুম মা করু এন হারা এই এবা গতা কি এই ইরো আরা বা গতা ইরো মেদ জে হতা ইরো সে মি তিন বা গতু দেন ইরো আরা ফাতিস নামাজ উম ফাবাং ইরো আরা আহমদ দান দেন এবা গতু বা এবা গতু কে সাবাবে বা নামাজ করেন আমি এই গতা আসর নামাজ কে ফাহু ইরো অসিজ্জ মত দান দেন এবা গতা কি মানা নামাজ করুম মানা বা গতে এবা গতু কে সাবাবে বা নামাজ করেন এনা উলু কগ্গেন আরাফ মিসাল এনা দিহিম পুনা নাম এদ্দনুকে দেবুড়ি যেম এ এখান তঙ্গে বা মিসাল এনা নামাদং এর বাঙ্গে গো মেন্দুর নামাদ উলু হগ্গেন মেহরি এনা মেন্দুর নামাদ কে ইহু সুন্নাত কে দেরা কয় কুরিমা এনা উলু কে দেরা কত কে সওয়াব এস দিবে এনে তাহিয়াতুল মসজিদ কে দেরা কত কে সওয়াব এস দিবে এনে মেন্দুর নামাদ কে ইহু সুন্নাত কে সওয়াব এস এনা দিবে এনা এদ্দনুকে দেবুড়ি যেই আমি আর হাদিস গামি অন্যানি ওয়াদেফা দেরা কয়েন কোন নিশ না এনে দেরা কয় কফাই শিন එහෙම ඒ තහියතුල් මස්ජිද විශ්වාන උදුගේ දරක වත විශ්වාන අන මේ පෙන්දුන මාතික සුන්නත විශ්වාන ඒ වුදු ගින ගින කුරුමකි ඒ ෆාහත ෆයිගෙන් දාකම එහෙම ගින ගින කුරම් බිහම අ වුදු මච්ච වුදු කුරුමක එබ්බස් මස්සලෙන්නේ එබ්බස් මස්සලෙන්නේ ආ සීඩි ආ තීග මිහාර මේ වගත කි වර ගින මිහුගේ තරේග මිහාර මි කාල ගන්න තක මි සමානිකන් දත්තම් මි අසරිකන් දත්තකම කියන්නේ මසයිල අසරිය මි زمانه කෝ ප්‍රතිපා මාසලත මෙහර ඉල්මර විදාන CD එකේ ධාතුකයක් උනේ එච්ච ඒත් එච්චක ලැබීම දෙති ජෙහිගෙන් යන්නනේ එහෙම ඒ CD ගා ඉල්මක මාසල නැවගුරු ෆෝන් වල සමය ගත ෆෝන් වල සම ඒගත අයිල්මක මාසල එන්නේ උළුණු කොන් අයිල්ල වෙන අන්න මස්වරින් අතී වරක් ගිනෙන් කරවස වාලේ මිහාර තිසුවාලු මිසුවාලේ ජවාබ් දිනුම් වනි බයිමන උඳගුවස වේවා සවබකි ෂේහ් බාදා දිවහි රාජ්‍යයේ ඉල්මෙරින් සුවාලු කුරෙව්වි ෂේහ් ඉබ්නු බාස් ඒ සෞදි අරබියාගේ මිහන් නියාවෙච්ච එයි මීගේ ෆස්හාහර කුරින් ඒ කැලිෆානකේ මුලි මම්ලකාගේ මුලි මම්ලකතුල් අරබිත් සෞදියාගේ මුෆ්ති ආම් ජෙනරල් මුෆ්ති එයි එම්ම බඩෝ ඉල්මෙරියා එකලියක ෆාන සුවාල කුරෙව්වි රාජ්‍යකේ ඉල්මෙරින් මිකම බේවත මි වාගොත කි රාජ්‍යකේ ඉල්මෙනස් දතිය සම්යනි මස්තර ජවාබ් දිනෝ ඒ මස්වැරණ කියේ මිහ මුලිම මුරුග එමසක්කේ කුරා කමෙ එමසක්කතේ කුරා කමෙන් ඒ මස්වැරි කම කි දැන් මිසාරක දතුරු වෙරියා කි ඒ කොම්මස් තුහක වෙන කායම සුන්නන් ජේ කොම්මස් වරකින් එනයි ජේර රොග ගායම සුන්න දැන් ඒලක මිසාරක රෝද මි දතුරන රෝද විස්මිවනි අල්ලාහ් මාෆ් කුරව වාෆ දැන් රෝද එන හිපාන කොන් දුආක දැන් මාසෙරිය රෝදයි ෆානි කොන් දුවා එම්ම බාසු වර විෂ්ණවයාක බාසු දෙවි ජවාබකි එනන් එන බලාර එන කියම මුකීමක ගොතුග රහුක ගායම් වෙ හුරි මිහි ගොතු ගැන බලාශ දැන් නෙයි විය ඒතර ගොතක ෆතුවා ද ඒකම මාසෙරිය වර වකින් බොඩු දතුරක් ගම තිවා මිහක වෙස් නෙයි එයි එන කන්නේ ගරහන් ආ දෙවෙන ඉරේ එන්නු එවර බොඩු දතුරක් ගම තිගවා මිහ වෙස් නෙයි එහෙම දැන් හරෙන් විෂ්ණු විෂ්ණුමෝග මී දැන් හරෙන් ගරායු විෂ්ණු විෂ්ණුමෝග දතුරු වෙරියා අය ගස්රු ජමා කුර වෙන නමාත් ඒ නමස්සෙන්නේ රවාති විසුන්නෙත් නොකුරියස් දැන් රෝදහිපුම යන රෝද වෙරියා රෝදහිපි දන් දතුරු මති එන්නු දතුරු මතිගේ රෝදහිපුම හුද්දා රෝද දූ කොල්ලුම් වෙසුද්දහිපුම වෙසුද්දා එම් විම රෝදහිපේ නේ නෑ දතුරු මතිගේ එනි මොනි මස්සලේ හිසාව ආ මස්වැරි ආ මස්වැරින්න වාගේ කි නමාදු ගස්රු ජමා කුරවේන එමිහුගේ කුරාගොත්කම කුණුදේ එමිහු හුරිහා නමාද රසංගාස්මි කොල්ලනි ඉස්සහරා ඒ ගොතෙක්කම කුණුදේ ඒ නමාදු එළුන් ඒ පාසවෙරිවා ඒ නමාදු එළුන් ආ ඒ ගුරුවාන් ගනමුගවානි ගුරුවා ඒක ජයනල් කුර්ආන් කරීමාව ගුරුවා එකම කො මී ෆොතු ගයිල් දේන මී ෆොතු ග මීස් උනි ගුරුවාන් උන්න නැ මීග එකම මී ෆොත කිමි තෆ්සීර ඉතුරු බෑත මෙරි ලියෙප කෑරීග එම ඉල්මර විතරම මී සීද ගුරුවාන් නුම් මී ගුරුවාන් ගේ තෆ්සීර මී මී ගයිල් දේන උතුණු කො ආ මී හර බුදු ඒ ඉදම් ඉජ්තිහාද ආහා ආ ඒ එක්ගතක සුද්ද එන්නවා නේ ඉමාමිය හවර කරන කියන්නේ මෙහර ආමි කියන දේ ගොයම්මි ඉමාමිය ආ මීම තුන් ෆිට්ටිම අහරම පරංජන ආමි කියන ඒරම මලායකතුන්ගේ ආමින්න අහරම ගාමින්න දිමාවානි මලායකතුන්ගේ ආමින්න අහරම ගාමින්න දිමාවෙ ජන අහරම ගාපත ෆුහෙ විගෙන්දා රසූලුල්ලාහ හදීස් වල කරවන ඉමාමිය ආමින් කියා වගතුග මලායකෙ බෙකලුන් ආමින් විදාළ වේ ඒ ආමින්න මාමුමුගේ ඉමාමින් ආමින්න දිමාවෙ ජන මාමුමුගේ ගාපත ෆුහෙ විගෙන්දා මාමු ඉමාමිය හවර අවහකංගාමින් කියාගෙන නොවානේ ඒ මනාකම ඉමාමිය ආ මීම තුම් ෆිට්ටිම දැන් හරමාමින් කියන්නේ දැන් ආමින්ගේ මින්වරකි ගාරිවරින්ගේ අනකති මිමි එෆ් ආර්මියන් අයිල්ලප්පලනේ ආමින් آمين مي آمين جميل بارك ආයෙම මම රසවාලි. එයන් එලිදානේ යකෝ මස්සනේ ඒ වාකීච්චන් හාව. ඒ ගුලිෆවයි චිස්තකෙන් නෝ. සක ලැප්ටොප් කම්පියුටර් වල සමාය ගොතා. ෆෝන් වල සමාය ගොතා. ඒක උන්නානේ තපාසු. බාවෙත් තහුගේ කි ෆන්නු තහුගේ ඇච්චි. මිසක ඉන්ටර්නෙට මියලනේ හැම දිනී. බොඩති ජමියාත කොම් බොඩති පොයිත්තකයි. ඉන්ටර්නෙට් ගේව හොරියයි. හොරියන් ඇච්චි. හොරියයි. එහෙම ඉන්ටර්නෙටන් හොරියා මියන් ඉච්චලා ඒ මස්සනේ ඒ තපාතුවා. තපාත් දැන් බිස්මිල්ලාහ රහමාන රහීම් දීපවා ඉච්ච මගමතින් ෆෙරජන කොම්මෙ මුමිනෙක් මච්ච වාජිබ් වගේ වාන ඇති නෙගුම් නගාසෙති අන්දාලු හෙන්නුනි ෆෙනක් ගිරවෑලු පත් අල්ලාහ්ගේ ඉස්මුෆුළු ෆෝර්වෑලු ඒ ඉස්මුෆුළු ඉහ්තිරාම් කුරුම කී කොම්මෙ මුමිනෙක් මච්ච වාජිබ් වගේ වාකා මගමතින් ෆෙන්නස අල්ලාහ්ගේ ඉස්මුෆුළු දීපවා කලිමයේ දීපවා නවත කුර්ආනුගේ ආයතේ නවත බිස්මිල්ලාහ නවත එනුම්ස් කලිම අල්ලාහ්ගේ කලිම ෆුළු හිමනේ කලිමයේ ෆෙන ජයති නගංජි නගාසා එන් ඉතරම් කරන් ජීනේ ති අන්දාල හෙන්නුනි ෆෙනක් ගිරවා දෙකොතුන් කරේ කොට ඒ විනාම් බාප් කාට තමයි යන්නේ නිවා නුලියුන් රංගාලේ බිස්මිල්ලාහ නුලියේ දාවත කාට තමයි ලියගෙන මෙස්නවාන බිස්මිල්ලා ඒ ය කියේ ඉතරම් කෙන්ඩ එච්චෙන් යම කියු මාකු වෙච්ච ඒ ෆද එච්චික අල්ලාහගේ ඉස්ම පුළු නුලියේ ආවිතුරිය ගුණෝතු කියම කි සුන්නතේ. එයි අල්ලාහුම්ම හදිනා ෆීමන් හදයිතහම ඒ ගුණෝතු එයි රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් එකලේ ෆානුගේ කාෆදරි කලුම් හසනුගේ ෆානු මුගන්නා දේවි දුආයි විතුරිය කිව මට්ටක. අවිතුරියගේ ෆහ රකවතුග රකුවෆව. ඕම ෆහ ෆනරා ගන්න. එයි බයෙන් ඉල්මරින් බයෙන් මීහුම් විදාල ෆරෙබ්ස් දාලිරක එක්කරන් නුන් එරම්ලම ෆහ ෆනරා ගන්න. මූලි අහරු එක්ක විතුරිය කියන්නේ. මූලි අහරු එක්ක දැන් නු කියගෙන අනේ සයිදත් දෙමනසේ කුර සයිද ජහ කන්නු ජීයන. කුර සයිද ජහ කන්නු ජීයන. සුන්නතේ ඉතුරු ඈ ඒ කොහොමද ගුණෝතු ඔහොම එදෙන් ඉමාමක ෆෙම්බරෙක්ගේ කොම්බස් ෆෙම්බරෙක්ගේ මිහ කුතා ඉමාමක ආරංජේ දස් කුරන් ආ ආ ඔහොම දැන් අස්ලු දුආත ආ ආ දැන් ඉතම උනෝඩ කොනඩ කොනඩ ati swal swal faida hor swal ah swal faida hor swal den eti komme ka das pokeng erung emra ngali das pokeng erung ah e subhanal malik al quddus den adum adum adu kure ah e hisam ngedi ayi isa subhanal malik al quddus subhanal malik al quddus subhanal malik al quddus rabbul malaikati war ruh dama ala fefar ei ekamaku ane dama mi amba kiyan kiya echno e mi yakwa milla ඒ මීහක වමිල්ල ඉමාම් මහසමිල්ල එකම කුඩ කුඩ කො රසූලුල්ලාහ සම ඉවලව රබ්බුල් මලායිකති වරු වරම් මඩ මඩු කුරීසෆක තිබෙමි උන ඉවේවරයි කලිෆාන විදාලවේ එයි එක්තන් කොළ ධම්ම වලවත් රබ්බුල් මලායිකති වරු එතන් කොළ අමකන ඉවිලනි ආයේ ඉමාම්යා කීමා පහුන් කියා ගොතන ඒ බිදුවයි සාදාගෙනවා أنيوم فاني ويترن ما فالله مني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك إدعاء بين سعادة ويترن ما جن أو إيدن يتر ثابت وني مها ورا فهو سؤال يعني فهو سؤال ආදෙන් ෆර්ධු නමාදස්තු කුරන් ජෙනි මිස්කිතුවා ෆිරහිනුන ෆර්ධු වෙගෙන් වනි ආ සුන්නෙන් නමාද කුරායරු අංහෙනකු වාහකේ කි කුරිම කුරි කණ්ඩාසියා නමාද බාතිලවා අංහෙනකු කුරි කණ්ඩාය ෆිරහිනා කුරි කණ්ඩාස් බාතිලෙන් වන් අංහෙනකු කුරි කණ්ඩාසියා බාතිලෙන් හයදු වෙෆොට්ටස් නේතස් ඒන අංහෙනකු කුරි කණ්ඩාසියා නමාද බාතිලවා ඒ රාජ්‍ය ගොතක අංහෙනකු කුරි කණ්ඩාසියා බාතිලවා දැන් කුත්තාය කුරි කණ්ඩාස් බාතිලවා හිමාරේ කුරි කණ්ඩාස් බාතිලවා ඕ කුරිමතිගේ සුතුරාය නෙන් හාලේ සුතුරාය කි නමාද කුරාන් හොන්න මිහ සුතුරා බා මී වර බොඩ මස්සලේ කුදින්නේ සුතුරා බෙහෙට්ට මුගෙ මස්සලා මිස්කිතුගේ නමාද නම් මීය කුජ්ජේ හුනු තනක ඔය ෆරහනිසොන් නැක් කුරාන් ena faafairiwa ne kurimati miha gosiya ena faafairiwa namad kurang hurimi ha faafairiwa ei namad kurang hunna miha kurikenduma ki warabbodu faafai ena namad kurang hunna miha kurikenduma ena e hunna ne hama evestane kurimachan waagotan hama e tammitaan ehenennu komme sechche kurimachcha waagota jihen ena sajida kura minwara kyaare hama sajida kurave ha wara tan mitagatta begge niwaaga faaregge niwaaga ehennu miheggge niwaaga ena namad kurang jihen ekane ehnu namadu kurang utta ena suturaya ninghaluga anghina kumihen gossiya namadu batilwan ena suturaya minwarum baage suturaga minwarum maadu rungoskennuwa ba suturaga minwarum gossiya hame gota kutta ek gossiya hisam gossiya namadu batilwan himar diya kas batilu ronge aa rongennuwa ne hame ekani saharaya ekge ekani wane ei e hama ekane saharaya ge ituru echchen nulibejje miharo ge damala re hadis ge ituru echchen nulibejje miya ema libe mi hunna kama kunu dane ta roge ema roge kama kunu dane gota ga hama ekane saharaya ga naho ho miharo ege digumin e bahari bayan kora wa mislu mukhiratir rahl rasulullah hanje mislu mukhiratir rahl ei jamalu ge bainda gondi ge lenge leng inna baage digumin e gaand kam mukhe ma ma maduge miharo unnan je miha e sutura ge digumin anga usmina usmina evaru mahattan jene enja tabegge ni wage nun hama hama yang una tan tan kuram winama sunna e bayin ilmeru vidale sutura betma ki wajibe ke rasulullah sa amru kurab wa furima eka de fan duha kusne sutura nu bahatta wenna ma kurab wa fa em bayin ilmeru vidale nu wajibe ke sutura betma ki den komme go tabya se gada wegen wa sunna te sunna muakkada ay sutura enage fahibana ne kawge sutura mar warad di ukom am mar suwale ami suwale tafsir qur'an a hem bad kore miharu mihaku namada ena mihaku sutura ekan hadanya ena balanji he ena misan namadu nime nime obbena fahatu wajjasa genwa den ena misaka innan jehe aslu inun eran galu kamen ena bad kollu ki ena kya bad takuli sen ejessi ehma egotan hada genwa ana mihaku nime nime obbena fahatu ga faraha genwa e farar balen jene ena se ferito eronta ena taklifa kanwan a evar wanji e evar balagen jene sutura kan hada den sutura ma emmen na vesti be emme masai kurma eka kunu vejje mi hakwan ta sutura a sutura de me tung danya jene atum mana kuran ena e nazi eh namad ba tren wanoti tim wan par ena dan dima ko fi ena olula gan ena hamala de e rakum se ena namad ba tren wan ami namadu misale ke ekani safe safu furafo tiena aro hama ekani ena ekani ena jene kuri safu miya ku dana ala fahata ah namadu prati baiti ah ba akopparan jene danna miha jene akopparan e bar bodu hyo kamen e gan namadu ke bayen harakaiten e bar hudda kurawa kur harakaita bayen me kurani mihen hadalis namadu baatil wana mihen hadalis namaz baad namaz ko hudda bay kada rasulullah hadis ro ne emme hyo hinguma ki namaz ko hinge hinguma e namaz ko hinga hinge misal ka safe uni vi tan kole miyak wudu gelli gen diye ini kumage e tanaj jene ko bahat sab ko remi hinga ala sada e wani akant tak diye hin hayatu e mi rasul zaman ko akant tak no asah ve kan kore vi kan namaz kore vi goi ade mi hay sab ni ma de ma dama ya ira kore vi ya den onna ba den ama hinga dane rosen den se nuen ni me en vi ba وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين.